বান্দা যখন ওই অনুশোচনায় ওই অনুতপ্ত হয়ে বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সকল পিছনের গুনাহগুলা মাফ করে দিবেন। আমার ভাইরা এবং বোনেরা, জীবনে যত নামাজ কাজা হয়ে গেছে এগুলার জন্য আল্লাহর কাছে খালস ভাবে তওবা করে ফেলান, তওবা করে আল্লাহর কাছে উঠে কান্নাকাটি শুরু করে দেন, রাব্বুল আলামিন আপনি আমাকে বানাইছেন আপনার ইবাদতের জন্য, আমাকে আপনি রুকু করার জন্য আমার শরীরটা বানাইছেন, সেজদা করার জন্য আমার শরীরটা বানাইছেন, দাঁড়াই দাঁড়াই কিয়াম করার জন্য আমার শরীরটা বানাইছেন। কিন্তু শয়তানের দোকায় পড়ি, বিভিন্ন পরিবেশের দোকায় পড়ি, কত নামাজ জীবনে ছেড়ে দিছি হিসাব নাই, চোখের বাণী ফেলে দিয়ে বলেন রাব্বুল আলামিন যত নামাজ ছেড়ে দিছি আমার গুনাহগুলা মাফ করে দেন। আজকে থেকে আপনার সাথে ওয়াদা করলাম রাব্বুল আলামিন, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিনের ওই গাফুর নামের ভিতরে জোয়ার উঠে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমার ভাইরা এবং বোনেরা, আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি আছি কিনা, কে কে আছেন দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে নিয়মিত আদায় করার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইরা এবং বোনেরা, একদিন এক সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে চিৎকার দিয়ে দিয়ে মসজিদে নববীর ভিতরে কাঁদে। সাহাবাই কেরাম সবাই তার কাছে যাই, জিজ্ঞাসা করে, ও ভাই তোমার কি হয়েছে আমাদেরকে একটু বলো, ভাই তোমার কি হয়েছে আমাদেরকে একটু বলো, ভাই তোমার কি হয়েছে আমাদেরকে একটু বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নাই। এই সাহাবি বলে, তোমাদেরকে আমার দুঃখের কথা বলে কোনো লাভ নাই, আমি আমার দুঃখের কথা শুধু আমার রাসূলের কাছে বলবো, আমার রাসূল ছাড়া তোমাদের কারো কাছে আমার দুঃখের কথা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আসলেন, এই সাহাবি দৌড়ায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে শুধু কান্দে আর কান্দে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও সাহাবি আমার কাছে বলো তোমার দুঃখ কি কষ্ট কি। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন এক দুঃখের কথা কষ্টের কথা বলবো, যেই দুঃখের কষ্টের কথা শুনলে আপনি নবীও কিন্তু স্থির থাকতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবি বলো, আমি রহমাতুল্লিল আলামিন আমি শোনার জন্য প্রস্তুত আছি। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল জাহিলি যুগে, এই কন্যা সন্তান হওয়ার কারণে আমাকে মানুষ মেয়ের বাবা বলে ডাকবে, এই মেয়ের বাবা হওয়ার অপরাধে আমি আমার মেয়েকে নিয়ে একদিন বেড়ানোর জন্য রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে এই মক্কার মসজিদে হারামের পাশে এসে আমি একটা গর্ত খুঁড়তে লাগলাম। আমার মেয়ে জিজ্ঞাসা করলো, আব্বা এই গর্তটা কেন করতেছেন? আমি বলছিলাম, এই গর্তের মধ্যে আমি আর তুমি কতক্ষণ খেলাধুলা করব। মেয়ে খুশিতে একবার লাফ দিয়ে গর্তের মধ্যে নামে, আবার লাফ দিয়ে গর্ত থেকে উপরে উঠে খেলাধুলা করতেছিল। এইভাবে উঠানামা করার মধ্যে দিয়ে একবার যখন মেয়েটা ওই গর্তের মধ্যে নামলো, আমি উপরের থেকে পাথর চাপা দিয়ে মেয়েকে জীবন্ত কবর দেওয়া শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই আচরণ দেখে ওই মেয়েটা গর্তের ভিতর থেকে আব্বা আব্বা বলে চিৎকার করেছিল, কিন্তু আমার হৃদয়টা এত কঠিন ছিল, এত ফাঁসান ছিল, আমি মেয়ের আব্বা চিৎকারে আমার অন্তর নরম হয় নাই, মেয়েটাকে জীবন্ত দাফন করে ফেলেছি, জীবন্ত কবর দিয়ে ফেলেছি। কিন্তু আমি যখন এখন ঘুমাই, রাত্রে ঘুমের মধ্যে আমার ওই মেয়েটার চিৎকার শুনি, ওই মেয়েটা আমাকে আব্বা আব্বা বলে চিৎকার দে। একজন জীবন্ত মানুষ জীবন্ত মেয়েকে হত্যা করা যে কত অপরাধ, জাহিলি যুগে বুঝি নাই, এখন ইসলাম গ্রহণের পরে বুঝে আসছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় সব গুনাহ যদিও আমার আল্লাহ মাফ করে দেন, এই গুনাহটা মনে হয় আমার আল্লাহ মাফ করবেন না। সাহাবায়ে কিরাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনতেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে, এমনকি নবী সাল্লামের দাড়ি মোবারক ভিজে, দাড়ি মোবারক থেকে টপ টপ করে পানি পড়ে। মসজিদে নববীর ভিতরে যতজন সাহাবি ছিলেন প্রত্যেক সাহাবির চোখে পানি এসে গিয়েছে। এই সাহাবি বলে, রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করলেও আমার এই গুনাহ মাফ করবেন না। মসজিদে নববীর ভিতরে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়ে গেল। এমন সময় জিব্রিল আলাইহিসসালাম হাজির। জিব্রিল আলাইহিসসালাম কোরআনে কারীমের সূরা জুমারের 53 নম্বর আয়াত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা দিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা দিলেন, ইয়া ইবাদী ও আমার বান্দারা, যাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজেদের নফসের উপরে অনেক অনেক জুলুম করে ফেলছ, অনেক অনেক গুনাহ করে ফেলছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হইবা না। সুবহানাল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সাহাবি সাথে সাথে মসজিদ নববীর ভিতরে চিৎকার দিয়ে বলে উঠল, এই কোন রাব্বুল আলামিন, এই কোন মহান রব, যেই রব এত বড় গুনাহ মাফ করার ঘোষণা দিতে পারে। সুবহানাল্লাহ। এই সাহাবি এমন ভাবে সেজদায় পড়লেন আর সেজদা থেকে উঠে না। আল্লাহু আকবার, এই কেমন রব, কেমন আল্লাহ, কেমন আমার খালেক, যেই আল্লাহ এত বড় গুনাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, অনেক মা বোন আছে জীবনে পর্দা করে নাই, পর্দা শিখায়ও নাই মা বাবা। বর্তমানে অনেক মা বাবা পর্দা শিখায় না, মনে করে মেয়ে খোলামেলা চললে এটা আধুনিকতা। অনেক মা বাবা মনে করে পর্দা করলে মনে হয় মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পারবো না, কারণ পর্দা করলে হয়তো ভালো ঘর থেকে বিয়ের জন্য আসবে না। অনেক মা বাবা মেয়েদেরকে পর্দা শিখায় না, অথচ মা বাবার উপরে পর্দা শিখানো ফরজ। পর্দার কারণে যদি কোনো মেয়ে জাহান্নামী হয়, ওই মেয়ে একাকী জাহান্নামী হবে না, তার বাবা, তার মা, তার স্বামীও তার সাথে জাহান্নামে যাবে। কারণ তার মা বাবা কেন তাকে হেজাব শিখায় নাই, কেন তাকে পর্দা শিখায় নাই, এজন্য মা বাবা জাহান্নামে যাবে। স্বামী জাহান্নামে যাবে কারণ স্বামী দাইয়ুস। যে স্বামীর স্ত্রী পর্দা করে না, হেজাব করে না, ওই স্বামীকে রাসুল নাম দিচ্ছেন দাইয়ুস। আল্লাহ রাসুল বলছেন কোন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে চারটা পর্দা ফরজ করছেন। সূরা নূরের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন চারটা পর্দা আপনাদের উপরে ফরজ করছেন। এক নম্বর পর্দা হলো ইয়াকদুদনা মিন আবসারিহিন্না, আপনাদের দৃষ্টিগুলোকে সংযত রাখবেন, চোখগুলোকে সংযত রাখবেন। দুই নম্বর পর্দা হলো ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, আপনাদের যৌবনকে হেফাজত করবেন, যৌবনকে সংরক্ষণ করবেন। তিন নম্বর পর্দা হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনাত দিবেন, যে সৌন্দর্য দিয়ে বানাইছেন, এই সৌন্দর্যটা আপনি স্বামী ছাড়া দুনিয়ার কোনো মানুষের সামনে প্রকাশ করবেন না। চার নম্বর পর্দা হলো ওয়ালিয়াদ্রিবনা বিখমুরিহিন্না আলা জুয়ুবিহিন, যখন আপনি গায়রে মাহরামের সামনে যাইবেন, ঘর থেকে যখন কোনো কারণে বের হইবেন, তখন শরীরের উপরে একটা বড় ধরনের ওড়না দিয়ে দিবেন। এই চারটা পর্দা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম নারীর উপরে ফরজ করছেন। কোন কারণে এতদিন পর্যন্ত আপনি পর্দা করেন নাই, আজকে 18তম তাফসিরুল কোরআন মাহফিলে আপনি তওবা করেন। রাব্বুল আলামিন জীবনে বুঝতে পারি নাই, তওবা করতেছি। রাব্বুল আলামিন আজকে থেকে আমি এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আজকে থেকে আমি হেজাবের বিধিবিধান, পর্দার বিধিবিধান মেনে চলার আমি চেষ্টা করব, মৃত্যু পর্যন্ত কোনোদিন পর্দা ছাড়ব না, এই তাওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবী উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামটা মনে রাখবেন, নামটা কি? উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মায়ের সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। যে মায়ের সন্তান মারা যায়, ওই মা জানেন তার কলিজা কিরকম হয়। মায়ের সন্তান যদি মারা যায়, মায়ের কলিজা ফেটে যায়। মা সন্তান মারা গেছে, উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার একটু ন্যূনতম লঙ্ঘন হয় নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, সন্তান মারা গেলে মায়ের আবার পর্দার খেয়াল থাকে কেমনে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা আপনার সন্তান শহীদ হয়ে গেছে, কিন্তু আপনার ভিতরে পর্দার সামান্যতম লঙ্ঘনও দেখি নাই। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইন আরুজ্জা ইবনি ফালান আরুজ্জা হায়াই, দুনিয়ার মানুষ শোনো, আমি আমার সন্তান হারাইছি, কিন্তু আমি আমার ঈমান তো হারাই নাই। সুবহানাল্লাহ। আমি আমার সন্তান হারাইছি, সন্তান শহীদ হয়েছে, কিন্তু আমার ঈমানও কি হারাইছি নাকি? আমি একজন ঈমানদার নারী, একজন ঈমানদার মহিলা, সুতরাং সন্তান মারা যেতে পারে, কিন্তু আমার হেজাব লঙ্ঘন হইতে পারে না। আজকে আমাদের মাদেরকে দেখি, অনেক মা পর্দা করে, আবার দেখি বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলে পর্দা করে না, খোলামেলা। কি ব্যাপার এখানে খোলামেলা? আজকে একদিনের জন্য, বিয়ে শাদীর দিনের জন্য, বিয়ে শাদীর দিনে নাকি পর্দা লাগে না? মাঝে মাঝে দেখি পর্দা ছাড়া ঘুরে, এরকম মা বোনও আছে। সন্তান মারা গেছেন, সন্তান শহীদ হয়েছেন, তবুও পর্দার বিন্দুমাত্র লঙ্ঘন হয় নাই। এরা হলো ঈমানদার নারী, এদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। আমার মায়েরা, চারটা আমল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নসিহত, চারটা আমল শক্ত করে ধরবেন। কয়টা আমল? চারটা আমল শক্ত করে ধরবেন। এক নম্বর আমল, মানসল্লাত খামসাহা, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ওয়াক্তে আদায় করিবেন। মা বন্ধের আবার একটা খারাপ অভ্যাস আছে, ফজরেরটা আটটায়, আবার আসরেরটা মাগরিবের সাথে, অনেক সময় মাগরিবেরটা এশার সাথে, এরকম করে অনেক মা বোন আছে, আদায় করে কিন্তু এরকম দেরি করে। কিন্তু মান সাল্লাত খামসাহা, সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিবেন। ওয়া সামাত শাহরাহা, রমাদান মাস আসলে রমাদান মাসের রোজাগুলো রাখবেন, যেগুলো কাজা হয়ে যাবে তাড়াতাড়ি আদায় করে নেবেন। তিন নম্বর, ওয়া আতাবালাহা, স্বামীর কথা শুনবেন, স্বামীর আনুগত্য করিবেন। বর্তমানে অনেক মা বোন স্বামীর কথা শুনতে চায় না, মনে করে স্বামী পাগল, নিজে অনেক বুদ্ধিমান, এজন্য স্বামীর কথা শুনতে চায় না, বুঝছেন? এরকম সংখ্যা কিন্তু সমাজে এখন অনেক, আর মনে করে স্বামী আমার কথা শুনবো, আমি স্বামীর কথা শুনবো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে যেতে হলে ওয়া আতাবালাহা, স্বামীর আনুগত্য লাগবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যদি জমিনে কাউকে সেজদা করা জায়েজ করে দিত, তাহলে স্ত্রীদেরকে নির্দেশ দিতেন স্বামীকে সেজদা করার জন্য। সুনানে বাইহাকির সহিহ হাদিস। তাহলে বোঝা যায় যে স্বামীর আনুগত্য করা লাগবে। চার নম্বর, যেটা ওয়াহতা জবাব পারজাহা, পর্দার বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করবেন। অনেকে পর্দা নিজে নিজে বানায় নেয়, মানে নিজের ইচ্ছা মতো পর্দা, দেখা যায় বাইরে বেরোবার সময় বোরকা পরে, ঘরের মধ্যে পর্দা নাই, ঘরের মধ্যে দেবরের সাথে খোলামেলা, বাইরের লোক আসলে খোলামেলা, আত্মীয় স্বজনের সাথে খোলামেলা পর্দা নাই, কয়রা তো নিজেদের লোক। পর্দা ঘরেও থাকতে হবে, বাইরেও থাকতে হবে, সব সময় থাকতে হবে। এই চারটে আমল করবেন, আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা ফি আইয়ে বাবিন শাত, ও আমার বান্দি জান্নাতের সবগুলা দরজা তোমার জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ, কোন দরজা দিয়ে জান্নাতে যেতে চাও সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ, সব দরজা আপনার জন্য জান্নাতের খোলা হয়ে যাবে। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা তাওবা, একটা সূরা আছে না, কোন সূরার প্রথমে? বিসমিল্লাহ নাই, সূরা তাওবার প্রথমে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন সাহাবীর ঘটনা বর্ণনা করছেন। এই তিনজন সাহাবীর নাম মনে রাখবেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন উপাধি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের তওবা কবুল করছেন, সরাসরি আরশে আজিম থেকে আয়াত নাজিল করে জানাই দিয়েছেন। একজনের নাম হলো কাব ইবনে মালিক, একজনের নাম হলো কাব ইবনে মালিক, একজনের নাম হলো হেলাল ইবনে উমাইয়া, আরেকজনের নাম হলো মুরারা ইবনে লুয়াই। তিনজন সাহাবি, এই তিনজন সাহাবি তাবুকের যুদ্ধে যাইতে পারেন নাই। তাবুকের যুদ্ধ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন, মসজিদে নববীতে নবী সাল্লাম বসে আছেন, মুনাফেকেরা লাইন ধরে নবী সাল্লামের সাথে দেখা করতে গেছে, এক একজন যায় আর মিথ্যা কথা বলে বলে চলে যায়। তিনজন সাহাবি, তিনজন সাহাবি তাবুকের যুদ্ধে যাইতে পারেন নাই। এই তিনজন সাহাবি চিন্তা করলেন, আমরা যদি নবী সাল্লামের কাছে গিয়ে যদি মিথ্যা কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো মেনে নিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন আমরা সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো ধোকা দেওয়া সম্ভব না। এই তিনজন সাহাবি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবুকের যুদ্ধে না যাওয়ার পিছনে আমাদের কোনো কারণ ছিল না, আমরা ইচ্ছা করে শয়তানের ধোকা করে আমরা যেতে পারি নাই। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা তিনজনের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। বাকি সবাই মিলে কয়, ও পাগল, তিন পাগল। কারণ পাগল কি? মিথ্যা বলতে জানে না। দেখবেন আমাদের সমাজে যে মানুষটা মিথ্যা বলতে জানে না, যে মানুষটা সত্য কথা বলে, এই মানুষটারে সবাই পাগল মনে করে, কয় আবুল, আবুল বলেনি আপনাদের দেশে, কয় এটা মানে এটা মিথ্যা বলতে জানে না। আর যেটা একটু সুন্দর করে চাতুরি করে মিথ্যা বানায় বানায় বলতে পারে, সেটা সমাজের খুব বুদ্ধিমান, খুব চালাক মানুষ, যেটা মিথ্যা বলতে পারে। তো সবাই তিনজনের বলতেছে পাগল, আবুল, এই তিনজন মিথ্যা বলতে পারে নাই, সত্য কথা বলে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তিনজনের সাথে কেউ আর কথাবার্তা বলিও না, উঠা বসা করিও না, কেউ সালাম দিও না, সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করে দাও। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কোনো জবাব দিতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারা নামাজ পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় তাকায় দেখতেন, কিন্তু যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক দিকে তাকায় থাকতেন। 40 দিন পর্যন্ত এইভাবে তাদের কষ্টের দিন অতিবাহিত হয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, স্ত্রীদের থেকেও আলাদা হয়ে যাও। 40 দিন পরে স্ত্রীদের থেকেও আলাদা হয়ে গেছেন। 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করছেন, সূরা আত-তাওবার 118 এবং 119 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে দিলেন, ওয়া আলা সালাফাতিল্লাযিনা খুল্লিফু, ওই তিনজন, যেই তিনজন তাবুকের যুদ্ধ থেকে পিছনে রয়ে গেছিল, আল্লাহ পাক একবার স্পষ্ট করে ওয়া আলা সালাসা, ওই তিনজন, ওই তিনজন, যেই তিনজন তাবুকের যুদ্ধে যাইতে পারে নাই, ওই তিনজনের তাওবা আমি আল্লাহ কবুল করলাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক 119 নম্বর আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, وَكُونُوا مَعَ الصَّادِقِينَ ও ইমানদাররা আল্লাহকে ভয় করো আর আমার এই তিনজন বান্দার মতো সাদেকিন হয়ে যাও। সুবহানাল্লাহ। আজকের জমানায় অনেকে দেখি যে এই আয়াতের ভুল ব্যাখ্যা করে, মানে এই আয়াত দিয়ে ব্যবসা করতে চায়, যে সাদেকিন বলে বলে বলে যে তোমরা সবাই আমার দলে চলে আসো, আমার গ্রুপে আসো, আমার হাতে সবগুলা মুরিদ হয়ে যাও, কারণ আমি সাদেকিন। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে বলছেন সাদেকিন হলো তিনজন। 118 নম্বর আয়াতে ওই তিনজনের ঘটনা বর্ণনা করছেন, বর্ণনা করি 119 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এই তিনজন সাহাবী যেমন কঠিন মুহূর্তে মিথ্যা কথা বলেন নাই সত্য কথা বলছেন, এরাই অরিজিনাল সত্যবাদী, এরাই হলো সাদেকিন। কারণ এরা রাসুলের সামনে মিথ্যা বললে ইচ্ছা করলে বলতে পারতো, কিন্তু বলেন নাই, কারণ আল্লাহ জেনে যাবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মাসাদিকিন ওয়াকুনু মিসলা সাদিকিন, এই তিনজন সাদিকিনের মতো সত্যবাদী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এদের তওবা কবুল করছেন না, এরা যে তাওবাকে যেতে পারেন না, আল্লাহ পাক তওবা তো এমন ভাবে কবুল করছেন, এদের নামে সূরা তওবা কোরআনের একটা সূরার নাম দিছেন, এদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছেন ও আলা সালাসা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি দিনে কয়বার তওবা করতেন বলেন তো দেখি। একটা হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন সহিহ আল বুখারীর হাদিস, ওয়াল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কসম আমি দিনে 70 বারের অধিক আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফা ইন্নি আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। হে দুনিয়ার মানুষ, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি রাসূল দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি গুনাহ নাই, আগের গুনাহ পরের গুনাহ সব আল্লাহ পাক মাফ করে দিবেন, তাও যদি 70 থেকে 100 বার তওবা ইস্তিগফার করেন, আমার আপনার কয়বার করা দরকার? সারা দিনে করা দরকার, কারণ আমাদের সারা দিনে তো গুনাহ, যেদিকে তাকাই সেদিকে গুনাহ, যেটা খাই সেটা গুনাহ, কি বলেন? এজন্য আমার সম্মানিত ভাইয়েরা, যত রকমের গুনাহ হোক তওবা করে ফেলি। যেই যুবক ভাইয়েরা পরিবেশের কারণে বিভিন্ন কারণে মদ খাই ফেলছি, আজকে মাদকাসক্তি আমাদের দেশের প্রধান সমস্যা, মাদকের সাগরে বাংলাদেশ ভাসতেছে, ট্যাবলেটের সাগরে, ট্যাবলেটের জোয়ারে ভাসতেছে, প্রতিদিন 3 লক্ষ বোতল বাংলাদেশের সীমানা দিয়ে ঢুকে, প্রতিদিন 5 লক্ষ ট্যাবলেট বাংলাদেশে আসে, এগুলা কার ফেটে যায়? কে এগুলা কাদের ফেটে যায়? হিন্দুদের ফেটে যায়, কাদের? মুসলমানদের ফেটে যায়, আমাদের ছেলেদের, আমাদের ভাইদের, আমাদের ভাতিজাদের ফেটে যায়। আমার যুবক ভাইয়েরা, এই মাদকাসক্তি মদ খাওয়া এটা কোনো মানুষের কাজ না। সূরা আল মায়েদার 91 নম্বর 90-91 খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শয়তান। আল্লাহ পাক বলেন মদ হলো আমলে শয়তান, শয়তানের কাজ, এটা কোনো মানুষের কাজ না, এটা কোনো মানুষ খায় না, মানুষ পান করে না, কে করে? শয়তান করে। আল খামার উম্মুল খাবায়েস উম্মুল ফাওয়াহিশ, মদ হলো সমস্ত খাবাসতের মূল, সমস্ত অশ্লীলতার মূল। মাদকাসক্তি বাড়ার কারণে আমাদের সমাজে ইফতিজিং বাড়ছে, ধর্ষণ বাড়ছে, চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে, সন্ত্রাসী বাড়ছে এবং অশ্লীলতার বৃদ্ধি পেয়েছে। এই সবগুলোর মূলে কিন্তু মাদকাসক্তি। যারা মদপান করবে তাদেরকে আল্লাহ পাক একটা জোশ খাওয়াবেন, নাম শুনছেন এই জোশের? এই জোশটার নাম হলো তিনাতুল খাবাল। এই জোশটার নাম কি? তিনাতুল খাবাল। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক জোশের নাম শুনছি কিন্তু তিনাতুল খাবাল তো শুনি নাই, এটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো আরাকু আহালিন নার আওসারাতু আহালিন নার, এটা হলো জাহান্নামীদের শরীর আগুনে জ্বলার পরে। এই শরীরের ভিতর থেকে যেই ফুজ বাইর হবে, যে রক্ত বাইর হবে, এই ফুজগুলা রক্তগুলাকে বোতলে ভরে এই জোশ বানানো হবে, এটার নাম তিনাতুল খাবাল। যারা দুনিয়াতে মদ পান করে তাদেরকে আখেরাতে ওই কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের ভিতরে ওই ফুজগুলো খাওয়ানো হবে, এটার নাম তিনাতুল খাবাল। আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার ছেলেরা, দেখেন আজকে এই জাহান্নামের দিকে এই মাদকাসক্তি এমন ভাবে গ্রাস করতেছে, পুরা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমার যুবক ভাইয়েরা, তওবা করে ফেলো, খালেস ভাবে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। পরিশেষে আরেকটি কথা বলে আমরা আজকের আলোচনা শেষ করে দিব। আমার সম্মানিত ভাইয়েরা, আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? জি, এর কয়েকদিন পরে আসতেছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। ফেব্রুয়ারি মাসের মুসলমান দেশে মুসলমান সন্তানেরা আজকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পালন করে। কি দিবস এই দিবসের কাহিনী শুনেন সংক্ষিপ্ত ভাবে। 250 খ্রিস্টাব্দের পূর্বের কথা, 250 খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব পর্যন্ত, মানে ঈসা আলাইহিসসালামের আরো 250 বছর আগের ঘটনা। ওই যুগের মুশরিকেরা ফেব্রুয়ারি মাসের 3 দিন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন তারা 3টা দেবতার পূজা করত, 3 দেবতার পূজা করত 3 দিন। 13 তারিখে যেই দেবতার পূজা করত, এই দেবতার নাম ছিল লুফার কাস। 14 তারিখে যেই দেবতার পূজা করত, এই দেবতার নাম ছিল কিউপিড। 15 তারিখে যেই দেবতার পূজা করত, এই দেবতার নাম ছিল জুনো ফেব্রুয়াটা। এই পুরো অনুষ্ঠানটার নাম ছিল লুফার কাস, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা। এখানে খুলে দেখবেন এই হিস্ট্রিটা বিস্তারিত পাইবেন, সেই ঈসা আলাইহিসসালামের 250 বছর আগের ঘটনা। 3 দিন ব্যাপী মুশরিকেরা 3 দেবতার পূজা করত। প্রথম দিন যেই দেবতা লুফার কাস, এই দেবতা মেষগুলাকে নেগড়ে বাঘের আক্রমণ থেকে রক্ষা করে, নাউজুবিল্লাহ। এই জন্য মুশরিকেরা এই দিন ওই দেবতার পূজা করত। 14 তারিখে কিউপিড দেবতার পূজা করত। কিউপিড দেবতার কাজ হইল, কিউপিড দেবতা ভালোবাসার তীর দিয়ে অন্তরের ভিতরে ভালোবাসা জাগ্রত করে। এজন্য দেখবেন অনেক কারের ভিতরে অনেক জায়গায় একটা তীরের ছবি থাকে, দেখছেন না? এটা হলো কিউপিড দেবতার তীর। মুশরিকদের আকীদা, মুশরিকদের বিশ্বাস যে এই তীর দিয়ে ভালোবাসার অনুভূতি জাগ্রত করে অন্তরের মধ্যে। এই জন্য এরা 14 তারিখে কিউপিড দেবতার পূজা করত। 15 তারিখে আরেকটা দেবতার পূজা করত, যেই দেবতা তাদেরকে সারা বছর সম্মান মর্যাদা সব কিছু রক্ষা করবে। তাহলে মুশরিকদের কাছে যুগে যুগে এই 3 দিন তাদের বিশেষ পূজার অনুষ্ঠান, দেবতার উপাসনার অনুষ্ঠান। আজকে মুসলমান যুবক এই 14 ফেব্রুয়ারি পালন করে, নাউজুবিল্লাহ। এরপরে আসেন 496 খ্রিস্টাব্দের কথা। 496 খ্রিস্টাব্দে এসে একজন বাদশাহ, বড় এক নাম করা বাদশাহ, ওই বাদশাহর নাম ছিল গ্লোসিয়াস। ওই বাদশাহ এসে বিবাহ নিষিদ্ধ করে দিল। তখন একজন পাদ্রী, একজন খ্রিস্টান আলেম, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। ওই সেন্ট ভ্যালেন্টাইন গোপনে গোপনে বিয়ে পড়াই দিত। খবর পাইল ভ্যালেন্টাইন এই কাজটা করে, পরে ভ্যালেন্টাইনকে ধরে এনে 496 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হইল, মৃত্যুদণ্ড কার্যকর করা হইল। তখন খ্রিস্টানেরা এই 14 ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নাম দিল, কারণ বিয়ে পড়ানোর জন্য এই দিন তাদের সেন্ট ভ্যালেন্টাইন জীবন দিতে হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। তাহলে সেন্ট ভ্যালেন্টাইন কি আমাদের কি হয়? মুসলমানের কিছু হয়? খ্রিস্টান খ্রিস্টান পাদ্রির মৃত্যুদণ্ড হয়েছে, তা মুসলমানেরা কি ওই দিন পালন করতে হবে? অথচ মুসলমান সন্তান তারা এই দিন পালন করে। এই দিন দুনিয়ার অশ্লীলতা, কেউ নাম দিছে বিশ্ব ভালোবাসা দিবস, কেউ নাম দিছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এই ভালোবাসার নামে দুনিয়ার যত রকমের অশ্লীলতা আছে সব অশ্লীলতার দুয়ার খুলে দেওয়া হয়। এটা ভালোবাসা দিবস না, এটা শয়তানি দিবস, বেহায়া দিবস। এই দিন খবরদার আল্লাহর ওয়াস্তে আপনাদের ছেলে মেয়েদেরকে ঘর থেকে বাইরেতে দিবেন না। এই দিন মুসলমানের কোন দিবস না, এই দিবস খ্রিস্টানদের দিবস, মুশরিকদের দিবস, ইহুদিদের দিবস, অগ্নি পূজারীদের দিবস, এই দিন মুসলমানের কিছু না। আচ্ছা এখন বলেন, যদি পালন করে মুসলমানের সন্তান, লাভটা কি হবে? লাভ কয়েকটা হবে, লাভ আছে না? কথা কয় না দেখি, লাভ এটা ক্ষতি, কিন্তু এটাকে তিরস্কার করে লাভ বলতেছি। কারণ আল্লাহ পাক জাহান্নামের কথা অনেক জায়গায় বলছেন যে জাহান্নামের সুসংবাদ দেন, তো জাহান্নামে যাওয়াকে সুসংবাদ, দুঃসংবাদ, কিন্তু আল্লাহ পাক তিরস্কার করে বলছে জাহান্নামের সুসংবাদ দিয়ে দেন। তা আমরাও এটা লাভ শুনাইতেছি, আসলে লাভ না, এটা ক্ষতি। এক নম্বর ক্ষতি হইল, এই দিবস পালন করলে জাহান্নামে যাইতে হবে। সূরা আন-নাসার 115 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া মাই ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের সাহাবীদের আদর্শ, এটা বাদ দিয়ে যদি কেউ দুনিয়ার অন্য কোন কৃষ্টি কালচার অনুসরণ করে, নুসলিহি জাহান্নাম, তাকে আমি আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবো, নাউজুবিল্লাহ। তাহলে এটা পালন করলে এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত সাহায্য বন্ধ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না। সূরা আল বাকারার 120 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিদের নাসারাদের মুশরিকদের কৃষ্টি কালচার অনুসরণ করবা, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইবা না। আজকে মুসলমান সারা দুনিয়াতে মার খায়, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা আসে না। আমরা তো কই এত দোয়া করি, আসে না কেন, আসবো কেমনে? মুসলমানের সন্তান 14 ফেব্রুয়ারি পালন করে, মুসলমানের সন্তান 31st night পালন করে, মুসলমানের সন্তান আরো কত দিবস পালন করে, বার্থডে পালন করে, ম্যারেজ ডে পালন করে, ইহুদি খ্রিস্টানদের সব কালচার ঢুকে গেছে, তা আল্লাহ সাহায্য আসবে কেমনে? তিন নম্বর উপকার, এই দিন পালন করলে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কিয়ামতের ময়দানে খ্রিস্টানদের দলে উঠতে হবে, মুসলমানদের কাতারে উঠা যাবে না, উঠতে হবে কোথায়? কারণ খ্রিস্টানের কালচার আমার কাছে ভালো লাগছে, খ্রিস্টানের কালচার আমার কাছে মহব্বত লাগছে, এই জন্য হাসর হবে, কেয়ামত হবে কার সাথে? খ্রিস্টানের সাথে, মুশরিকের সাথে। এরপরের উপকার হইল, সমাজের মধ্যে অশ্লীলতা অশান্তি বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রাস্তার মধ্যে বসিও না, রাস্তায় বসা থেকে দূরে থাকো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এমন কিছু কাজ আছে রাস্তার মধ্যে বসতে আমরা বাধ্য হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, যদি বসতে বাধ্যই হও তাহলে রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাস্তার আবার হক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাস্তার হক হলো কাফুল আজা, মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবা, গাদ্দুল বাসার, দৃষ্টিগুলাকে সংযত করে রাখবা। রাস্তা যদি বসতে হয় দৃষ্টি সংযত রাখবা। আজকে যত ইপটিজিং হয় ওই রাস্তায় আড্ডা দেওয়ার কারণে হয়, রাস্তা যদি আড্ডাবাজি বন্ধ হয় তাহলে স্কুলে আমাদের মেয়েরা যাইতে কোনো ধরনের সমস্যা হয় না। আল্লাহ রসুলের সুন্নতের মধ্যেই, আল্লাহ রসুলের নির্দেশের মধ্যেই সফলতা। ইপটিজিং দূর করতে হলে রাসুলের সুন্নত ফলো করতে হবে। তাহলে আপনার এই দিবস পালন হলে অশ্লীলতা বেহায়াপনা এগুলা বেড়ে যাবে। এইরকম আরো অসংখ্য আজাব ও গজবের কারণ এই ইহুদি নাসারা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদের মুরব্বীরা কিন্তু এই দিন পালন করে না। কোন মুরব্বী করে 14 তারিখ? মুরব্বীরা কিছু জিনিস করে, মুরব্বীদের কয়েকটা দোষ আছে। মুরব্বীরা করে হলো বাপ দাদার জিনিস থাকতে পারে না। মুরব্বীদেরকে যদি সব বুঝান, বুঝানোর পরে শেষে দিয়ে যদি কম যে চাচা খবরদার এটা করিয়েন না, কয় এমন এমন হুজুর দেখছি গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস ফাটে গেছে। এখন বাংলাদেশের হুজুর সব মিলেও যদি ফু দে গ্লাস একটা ফাটতে পারবো না। এত বড় বড় হুজুর দেখছি তারা করছে, তারা কোনোদিন মানা করে নাই, বাপ দাদার ঘরে দেখছি করছে, এটা ছাড়তে পারবো না। মুরব্বীর দোষ হইলে ওই জায়গায় শেষে আসে কিনা ছাড়া যাবে না, এটা বাপ দাদারা করছে, মুরব্বীরা করে আসছে। কিন্তু যুবক কিন্তু সহজে ছাড়ে দিতে পারে, কয় এটা কোরআন হাদিসে নাই ছেড়ে দিলাম, এটা আল্লাহ করতে বলেন নাই করবো না, আল্লাহ রসুল করেন নাই করবো না, আল্লাহ রসুলের সাহাবীরা করেন নাই করবো না। একজন যুবক ছেড়ে দেয় কিন্তু মুরব্বীরা ছাড়ে না, বুঝছেন? এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। বুঝতে পারছেন? আবার মুরব্বীরা, কোন মুরব্বী জান্নাতে যাবে না। এক মহিলা শুনে কানতে কানতে বেয়াস, আল্লাহ আকবার, আল্লাহ রসুল সাল্লাম বলে দিছেন কোন মুরব্বী বুড়া মানুষ জান্নাতে যাবে না, তা আমি তো বুড়ি, আমি তো জান্নাতে যাবো না। আল্লাহ রসুল সাল্লাম বলেন বুড়ি জান্নাতে যাইবা, তবে যখন জান্নাতে যাইবা বুড়া থাকবা না, আল্লাহ পাক তোমাকে যুবতী বানায় দিব। সুবহানাল্লাহ, বুড়া জান্নাতে যাবে তবে আল্লাহ পাক যুবক বানায় দিবেন, সুবহানাল্লাহ। এজন্য বুড়াদের মধ্যে যুবকের খাসিয়ত আনতে হবে, এজন্য যেটা কোরআন দিছে না এটা ছেড়ে দিতে হবে, যেটা রাসূল করে না এটা আমি করব না, যেটা সাহাবীরা করে না আমি করব না, যেই করুক আল্লাহ রসুল বড় না আমি বড়, কি আমি বড় হুজুর না আল্লাহ রসুল বড় হুজুর? তাহলে আমি যতই করি আপনারা আমারটা মানবেন না, মানবেন কারটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা। আমরা উলামায়ে কেরামদেরকে সম্মান করব, কাউকে অসম্মান করব না, কিন্তু অনুসরণ করব কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সমস্ত উলামায়ে কেরামদেরকে সম্মান করব কিন্তু অনুসরণ করব আমার রাসূলকে। আর যদি বলেন যে না রাসূলকে সম্মান করব, আলেমদের অনুসরণ করব, কোনটা করবেন? রাসূলের অনুসরণ আমাদেরকে সম্মান করবেন। আমাদের কথা যদি রাসূলের কথার সাথে রাসূলের আমলের সাথে না মিলে তা আমাদেরটা বাদ দিবেন, রাসূলেরটা বাদ দেওয়া যাবে না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেন কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু, দুনিয়ার সব মানুষের কথা নেওয়াও যায় বাদও দেওয়া যায়, আমি মালিকের কথা কেউ ইচ্ছা করলে গ্রহণ করতেও পারে বাদও দিতে পারে, কোনো অসুবিধা নাই। আজকে যা ওয়াজ করলাম আমার কথা ইচ্ছা করলে আপনি মানতেও পারেন নাও মানতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ইল্লা সাহেবা হাযাল কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই কবরে এমন একজন মানুষ আছেন যে মানুষের কথা মানতেই হবে, ছাড়া যাবে না। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা যদি হয়, তার আমল যদি হয়, তার সুন্নত যদি হয়, তো সারা দুনিয়ার হুজুর সবগুলো যদি একরকম বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি আরেক রকম হয় কারটা মানবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা। আমরা সমস্ত উলামায়ে কেরামদেরকে সম্মান করব কিন্তু অনুসরণ করব কার? কারণ কবরে যাওয়ার সময় আমাকে আপনাকে কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে যেতে হবে। এই জন্য আমার ভাইয়েরা মুরব্বীরা, যে আমরা সবাই যে আমরা কোরআন এবং সুন্নাহ দ্বীনের মধ্যে যা আছে সেটা পালন করব, বিজাতীয় কৃষ্টি কালচার থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। একজন ভাই জানতে চেয়েছেন যে শিয়ারা মুসলমান কিনা, হলে কোন ধরনের মুসলমান শিয়া, যে উপদলটা মানে মুসলিম উম্মার মধ্যে সর্বপ্রথম বিভক্তি শিয়াদের মাধ্যমে সূচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের পরে সর্বপ্রথম যে ফেরকাটা বের হয়েছে এই ফেরকাটা হলো শিয়া। তো এই শিয়া যখন বের হয় তখন সাহাবাই কেরাম যারা ছিলেন, মূল সাহাবাই কেরাম, তারা শিয়াদেরকে কখনো কাফের বলতেন না, কিন্তু শিয়ারা সাহাবাই কেরামদেরকে কাফের বলতেন। মানে শিয়ারা উল্টা সাহাবিদেরকে কাফের বলতেন, কিন্তু সাহাবাই কেরাম শিয়াদেরকে কাফের বলতেন না। কারণ দুনিয়াতে নবী রাসূল আসতেন কাফেরকে মুসলমান বানানোর জন্য, কোন মুসলমানকে কাফের বানানোর জন্য নবী রাসূল আসেন নাই। আজকের জমানায় এই ফিতনা শুরু হয়েছে, অনেকে দেখা যায় খালি কাফের ফতোয়া দেয়, অমুক কাফের, অমুক কাফের, অমুক মুশরিক, অমুক ইহুদির দালাল, অমুক খ্রিস্টানের দালাল, অমুক এই কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, নিজের খবর নাই, খালি ওই অমুক অমুকের খবর, কে জান্নাতে যাবো কে জাহান্নামে যাবো, এত চিন্তা গবেষণা আমার না করি, আমি জান্নাতে যাবো কিনা এই চিন্তা গবেষণা দরকার, আমি জাহান্নাম থেকে বাঁচবো কিনা আমারটা আগে গবেষণা করতে হবে। তো এই জন্য সাহাবায়ে কেরাম এদেরকে কাফের বলতেন না, কিন্তু এরা সাহাবায়ে কেরামকে কাফের বলত। এদের আকীদার ক্ষেত্রে অনেকগুলো জটিল জটিল সমস্যা আছে, যে সমস্যাগুলোর কারণে ইমান থাকে না। যেমন এরা তিনজন খলিফাকে স্বীকার করেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন খলিফাকে তারা খোলাফায়ে রাশেদিন মনে করে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি এরা খোলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন, এরা মাহাদি, প্রথম তিনজন মাহাদি খলিফা। তাই এই তিনজনকে বিশ্বাস করা ইমানের অংশ, এদের খেলাফত মেনে নেওয়া ইমানের অংশ। এদের খেলাফত না মানলে আপনি কোরআন মানা হবে না, কারণ কোরআন সংকলন করছে এদের সময়। কোরআন সংকলন করছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম করছেন, পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু করছেন, তারপরে হাদিস সংকলন করছেন এই যুগে, আরো অনেক ইসলামের বিষয় তারা সংরক্ষণ করছেন। তা আমরা যদি এই খেলাফতে না মানি তো পুরা কোরআন সুন্নার উপরে, পুরা দ্বীনের উপরেই আপনার অবিশ্বাস আসবে। তারা অনেক সাহাবীদেরকে কাফের মনে করে, এদেরকে লানত দে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লানত দে, নবী সাল্লামের স্ত্রীদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত মনে করে না। আরো অনেক জটিল জটিল সমস্যা আছে। কালেমা পড়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া আলিয়ু খলিফাতুল্লাহ, আলী আল্লাহর খলিফা, ওইটাও তাদের কালেমার মধ্যে যুক্ত করা আছে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতিমালা হইল, আমরা কাউকে, কোন মুসলমানকে কখনো কাফের বলবো না, যদিও তার কর্মকাণ্ডে কুফরি থাকে। মানে একজন লোককে আমি দেখতেছি সব কুফরি করতেছে, কিন্তু সে নিজে বলতেছে যে ভাই আমি মুসলমান, আপনি আমি তাকে কাফের বলা যাবে না। তার কাজটা কুফরি, কিন্তু সে তাকে কাফের বলবো না, কিন্তু তার কাজটাকে কুফরি বলবো। কারণ মুসলমানের সংখ্যা কমাবো না, মুসলমানের সংখ্যা বাড়াবো। একজন যদি কয় আমি মুসলমান, অথচ নামাজ পড়ে না, তা আমি ওরে কমাবো কেন? হে আমার মুসলমান একজন বাড়লো, মুসলমানের সংখ্যা কমানো যাবে না, মুসলমানের সংখ্যা বাড়াইতে হবে। এজন্য কেউ যদি মুসলমান দাবি করে তাকে কোনো অবস্থায় কাফের বলা যাবে না। নবী সাল্লাম একটা হাদিসে স্পষ্ট করে বলছেন, কেউ যদি একজন আরেকজনকে কাফের বলে, সে যদি কাফের না হয় তাহলে দুইজনের যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে, নাউজুবিল্লাহ। তবে আবার শুনেন, এই মাসালা বলতে যে আবার উল্টা বুঝবেন না, যে আবার কাফেরও কাফের বলবেন না, যে খবরদার কেউ কাফের বলা যাবে না, তাহলে অমুসলিমেরও আবার আর কাফের বলবেন না। এরকমও আছে, আমি দেখছি অনেক মুসলমান বলে যে হিন্দুরেও কাফের বলা যাবে না। হে তো নিজেই ঘোষণা দিচ্ছে যে আমি মুসলিম না, তাহলে সে যে কাফের এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, বুঝতে পারছেন? তাকে যদি আবার কাফের না মনে করেন তা আপনার ইমান থাকবে না, বুঝতে পারছেন? মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বী আছে পৃথিবীতে এরা সবাই নিঃসন্দেহে কাফের। আপনি যদি এদেরকে আবার কাফের মনে না করেন, বা যদি মনে করেন যে এরাও জান্নাতে যাইবো, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, বুঝতে পারছেন? এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমরা আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে মুরব্বীদের জন্য, মা বাবা মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এদের সকলের দোয়ার জন্য আর এলাকাবাসীর হেদায়েতের জন্য। তো সম্মানিত ভাইরা, এই প্রসঙ্গে একটা মাসালা বলে দিই। মাসালাটা হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে কি এরকম মাহফিল হইতো? নবী সাল্লাল্লাহু সময়ে ওয়াজ মাহফিল হইতো কিনা? অনেকে কথাই কয় না, চিন্তা করতেছে মনে হয় হইতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি তো পৃথিবীর সবচেয়ে বড় বক্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি তো খতিবে আজম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ করতেন সারা পৃথিবীর মানুষকে। হাদিসের মধ্যে আসছে ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউইজাতান বালিগাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন ওয়াজ করতেন যে ওয়াজ ছিল মাউইজাতান বালিগাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজগুলো ছিল পাণ্ডিত্যে ভরা। ওয়াজিলাত মিনহাল কুলুব, নবী সাল্লামের ওয়াজ শুনলে আমাদের কলবগুলো নরম হয়ে এরকম টুকরা টুকরা হয়ে যেত। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ থেকে জরজর করে পানি পড়ত। সুবহানাল্লাহ, তাহলে নবী সাল্লাম ওয়াজ করতেন না, সাহাবায়ে কেরাম ওয়াজ করতেন না, তাহলে ওয়াজ মতন না। আল্লাহ পাক কোরআন নাজিল করছেন ওয়াজের কিতাব, আল্লাহ পাক বলেন হাযা বায়ানুল লিন্নাস, কোরআন হলো মানুষের জন্য বয়ান। আমরা কই না হুজুর একটু বয়ান করেন, এই বয়ানের কিতাব হলো কোরআন। কোরআনকে আল্লাহ বলছে এটা বায়ানুল লিন্নাস, দুনিয়ার মানুষের জন্য এটা বয়ান। তো তাহলে বোঝা যায় এই বয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, সাহাবায়ে কেরাম করছেন, তাবেঈনে কেরাম করছেন, তাবে তাবেঈনেরা করছেন, যুগে যুগে সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন সবাই করছেন না। কিন্তু তারা শেষ করতেন কিভাবে ওয়াজ মাহফিলটা, তাদের একটা পদ্ধতি ছিল না? নবী সাল্লাম শেষ করার পদ্ধতি শিখেছেন যে যখন এরকম ওয়াজ শেষ হবে তখন উঠার সময় সবাই একটা দোয়া পড়তে পড়তে চলে যাবে। দোয়াটা হলো আমার সাথে সাথে পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মজলিস থেকে কোন মাহফিল থেকে উঠার সময় কেউ যদি এই দোয়াটা পড়তে পড়তে উঠে যায় তাহলে এই মজলিসে যতক্ষণ বসা ছিল এর মধ্যে যদি কোনো গুনাহ হয়ে যায় সমস্ত গুনাহের জন্য এই দোয়াটা কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, তাহলে আপনি এটা পড়তে পড়তে যাওয়া মানে গুনামুক্ত হয়ে আপনি গেলেন, সুন্নত আদায় করলেন। কিন্তু আমরা এই দোয়া ভুলেই গেছি। এই দেশের 99% মুসলমান ওয়াজ মাহফিল থেকে উঠার সময় যে এই দোয়া পড়তে হয় এটা জানে না। এইটা কেন বলছে, বলার কারণ আছে, বলারও একটা কারণ আছে। কারণটা কি, ওইটাও হাদিসে নবী সাল্লাম বলছেন। এমন কিছু নাই যেটা নবী সাল্লাম আমাদেরকে বলে জান নাই, হয়তো আমরা এলেমে স্বল্পতার কারণে অনেক কিছু জানি না, কিন্তু নবী সাল্লাম এমন কিছু নাই উম্মতের জন্য বলে জান নাই। গোদাইফ রাদিয়াল্লাহু তাআলা একজন বড় সাহাবী, উনি বলতেছেন যে খলিফা আব্দুল মালিকের যুগে আমার কাছে দুইটা প্রস্তাব আসছে। খলিফা আব্দুল মালিক বলতেছে যে আমরা যখন খুতবার মধ্যে ইমাম সাহেব দোয়া করে তখন আমরা হাত তুলমু, বুঝতে পারছেন? খুতবার মধ্যে ইমাম সাহেব দ্বিতীয় খুতবায় দোয়া করে না, দ্বিতীয় খুতবা কিন্তু পুরাটা দোয়া, সানি খুতবা। সানি খুতবার মধ্যে আর কিছু নাই, শুধু দোয়া, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পুরো দুনিয়ার মুসলমানের জন্য, সবার জন্য দোয়া। তো এই দোয়ার মধ্যে সাহাবায়ে কেরাম আমরা হাত তুলতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বৃষ্টির জন্য হাত তুলছেন। তো পরে খলিফা আব্দুল মালিক বলতেছেন যে সময় দোয়া হবে আমরা সে সময় হাত তুলব। আরেকটা কাজ করব যে যে সময় ইমাম দুইটা খুতবা দিবেন মাঝখানে একটু বসবেন তখন আমরা হাত তুলে দোয়া করব। আরেক এই হাত তুলে দোয়া খুতবার ভিতরে, আরেকটা হলো সকাল বিকাল কোরআনের যে গল্পগুলো আছে এগুলো আমরা ওয়াজ করব। আচ্ছা, এই দুইটা নতুন জিনিস চালু করতে যাচ্ছেন। তো তিনি প্রস্তাব পাঠাইলেন ওই তৎকালীন যুগের বড় আলেম খলিফা আব্দুল মালিকের যুগে গোদাইফ রাদিয়াল্লাহু তাআলার কাছে। গোদাইফ রাদিয়াল্লাহু কাছে যাওয়ার পরে উনি বাধা দিলেন, উনি বলেন আমি আল্লাহ রসুলের সাহাবী জীবিত থাকতে আমি এই অনুমতি দিতে পারি না। এমন দুটা কি খারাপ কাজ বলেন তো দেখি, এই দুটা খারাপ কাজ? কাজ তো ভালো, দোয়া করবো, দোয়া করার সময় হাত তুলবো, অসুবিধা কি, ভালো কাজ। আরেকটা হলো কোরআন হাদিসের গল্পগুলা সকালে বিকালে বলবে, এটা তো ভালো কাজ। কিচ্ছা কাহিনী মানে বাইরের থেকে বানাই বলবে না, শুধু কোরআনের গুলা হাদিসের গুলা। কিন্তু সাহাবী বাধা দিলেন কেন? সাহাবী বাধা দিয়ে বললেন যে শুনো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি যে যখন আমার উম্মত কোনো একটা বেদাত চালু করবে সেখান থেকে রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ, আল্লাহ পাক সেখান থেকে একটা সুন্নত তুলে নেবেন। মানে একটা বেদাত চালু হবে ওখান থেকে একটা সুন্নত উঠে যাবে। একটা বেদাত তৈরি করার চাইতে একটা সুন্নতকে শক্ত করে ধরে রাখা এটা অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য ওই সাহাবি বাধা দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার খুতবার মধ্যে দোয়া করছেন কিন্তু সবসময় হাত তোলেন নাই, এখন যদি আমরা সবসময় হাত তোলার নিয়ম বানাই ফেলি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পণ্ডিতই বেশি হয়েছে না? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বেশি বোঝা এটা কিন্তু ক্ষতির জিনিস। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি মাঝে মাঝে কোরআন হাদিসের গল্প বলছেন কিন্তু প্রত্যেক ফজরের পরে প্রত্যেক আসরের পরে বলেন নাই। এখন আমি যদি সিস্টেম বানাই ফেলি যে ফজরের পরেও গল্প হবে আসরের পরেও গল্প হবে, পরবর্তী যুগের লোকেরা এটার সুন্নত বানাই ফেলবো, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সিস্টেম চালু করেন নাই। এই জন্যই সাহাবী বাধা দিলেন। এই জন্য দেখবেন যেখানে একটা নতুন নিয়ম চালু হয় সেখান থেকে একটা সুন্নত উঠে যায়, আল্লাহ পাক ওই সুন্নতটা তুলে নেন। এই জন্য দেখবেন যেখানে এই এই যে সুন্নতটা কত গুরুত্বপূর্ণ সুন্নত, যে ওয়াজ মাহফিল শেষ হবে, আলোচনা শেষ হবে, সবাই উঠবে আর কি দোয়া পড়বে, এই যে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা যেটা শিখাইলাম, অথচ এটা এই দেশের মুসলমান জানে না। আরেকটা জিনিস প্রথমে আমি লক্ষ্য করছি, আপনারা মনে কষ্ট নিবেন না, আমি আলোচনার শুরুতে নবী সাল্লাম যে আয়াতগুলো তেলাওয়াত করতেন সেগুলো তেলাওয়াত করছি, তেলাওয়াতের পরে দরুদ পড়ছি না, আপনারা কেউ পড়েন নাই, কয়েকজনে পড়ছেন সবাই পড়েন নাই, আমি অনেকের দিকে লক্ষ্য করছি দেখি যে চুপ করে বসে আছেন দরুদ পড়েন নাই, মানে উনি বুঝতে পারেন নাই যে এটা দরুদ, উনি মনে করতেছেন দরুদ মানে হুজুরে আল্লাহুম্মা সাল্লি আলা, কই হুজুরে টান দিব আর হুজুরের সাথে সাথে সুরে সুরে, আমরা বলি যে অতি মহব্বতের সাথে সুরে সুরে আমার সাথে পড়েন বালাগালুলা বিকা মালিহি, মনে হয় এটারে অনেক দরুদ মনে করে, এই আশায় বসে রয়েছে যে হুজুরে এরকম টান মারব দরুদ পড়বো আর আমরাও দরুদ পড়বো। দেখেন ওই এই এগুলা অথচ এগুলো দরুদ না, বালাগালুলা হলো কবিতা, শেখ সাদির রহমতুল্লাহের কবিতা, তো কবিতা এক জিনিস দরুদ আরেক জিনিস, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা এটাও কিন্তু দরুদ না, এটার মধ্যে অনেক সমস্যা আছে। তো সেখানে অথচ যেটা নবী সাল্লাম শিখাইছেন সেটা কেউ পড়ে না, কারণ কি যেখানে একটা বেদাত চালু হয় সেখান থেকে একটা সুন্নত আল্লাহ পাক তুলে নেন, তখন মানুষ মূল সুন্নত ভুলে যায় যখন বেদাত চালু করে। এই জন্য বেদাতে জিকির করবেন মূল জিকির থাকে না, মানে আপনি নিজে যদি জিকির বানায় বানায় নেন তো দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির করতো সেই জিকির আপনি বলেই যাবেন, আল্লাহ পাক সুন্নত তুলে নেন। এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা আমি যে কথাটা বলতেছি সেটা হলো ওয়াজ মাহফিলের শেষে সুন্নত হলো ওই দোয়াটা পড়তে পড়তে উঠে যাওয়া, আর দোয়াতন এর ভিতরে কিন্তু অনেক দোয়া হয়েছে, মুরব্বীদের জন্য দোয়া করছি, যুবকদের জন্য দোয়া করছি, সবার জন্য দোয়া করছি না। আরেকটা জিনিস বুঝাই দিই, আপনাদের কষ্ট হইতেছে কিনা, রাত বেশি হচ্ছে, বেয়াদবি হলে মাফ করে দিবেন, কষ্ট দিতেছি মুরব্বীদেরকে, রাতে ঘুমানো দরকার, কষ্ট হইতেছে অনেকের। আরাফাতের ময়দানের দোয়াটা বলেন তো দেখি, এই গ্রামে হাজি সাহেব আছেন কয়জন আছেন দেখি একটু কষ্ট করে, হাজি সাহেবরা যদি হাত তোলেন আলহামদুলিল্লাহ, দেখেন কত হাজি, আল্লাহ আকবার, হাজির গ্রাম এটা, অনেক হাজি সাহেব, সম্মানিত হাজি সাহেব, দেখেন এই যে হাজি সাহেবরা আরাফার ময়দানে গেছেন, আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়াটা কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এটা হলো আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়া। নবী সাল্লাল্লাহু বলেন আমি এবং আমার আগে যত নবী আরাফাতের ময়দানে আসছেন সবাই এই দোয়া পড়ছেন। আচ্ছা এটার অর্থটা বলি আমি, অর্থটাকে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব তার, সমস্ত প্রশংসা একমাত্র তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। এখানে দোয়ার কি আছে বলেন দেখি, এখানে কিছু চাইছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন এই কথা বলছি, আল্লাহ আমার টাকা পয়সা দরকার বলছি, আল্লাহ আমার কিছু জায়গা জমিন কিনতে হইব বাংলাদেশে যাই বলছি, আল্লাহ আমার ব্যবসাটা ভালো হইতেছে না বাংলাদেশে গেলে একটু ব্যবসাটা ভালো করে দিবেন এটা বলছি, আল্লাহ আমার স্ত্রী কথা শুনতেছে না যাতে দেশে গেলে কথা শুনে এই কথা বলছি, আল্লাহ ছেলে মেয়েগুলা খারাপ হয়ে যেতেছে, ভালো করে দেন, এই কথা বলছি। দোয়ার তো কিচ্ছু নাই, কে আছে কিছু? অথচ নবী সাল্লাম বলতেছেন এটা শ্রেষ্ঠ দোয়া, এবং আমি এবং আমার পূর্বে যত নবী আসছে দুনিয়াতে সবাই দোয়া করছে। তাহলে এখানে দোয়ার কি পাইলেন? সবচেয়ে বড় দোয়া হলো জমিনে আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া। মানে আপনি শুধু আল্লাহর তাওহীদের ঘোষণা দিবেন, আপনার কি দরকার এটা আল্লাহ তো জানেন। এখানে যারা আমরা বসে আছি, আমাদের কার কি দরকার এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন না? আমি জানা জানি তার থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বেশি জানেন আমার কি দরকার, আপনার কি দরকার, কার কি দরকার। তা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ কালকে সকালে আমার এটা দরকার, কালকে দুপুরে এটা দরকার, রাত্রে এটা দরকার, এভাবে বুঝিয়ে দিতে হইব। আল্লাহ সুবহান ওয়া তাআলা সব জানেন, আমার কাজ হলো আমি শুধু আল্লাহর গুণগান করব, আল্লাহ সব কিছু পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া না বোঝার কারণে তো আমরা কি করি, ওয়াজ মাহফিল শেষ হলে সবাই বসে থাকি যে শেষে আখেরি মুনাজাত হইব, ওই দোয়াটা করে যাব। আসলে দোয়া তো এতক্ষণ হয়েছে, এতক্ষণ যা হয়েছে সব দোয়া। এই জন্য আপনারা যেহেতু আশা করি বসে আছেন, আজকে নিরাশ করব না, আজকে কিন্তু দোয়া করব। আবার মনে করি না যে হুজুরে বুঝাইতে যাই মনে হয় দোয়া ছাড়াই চলে যাব, এই জন্য আজকে করব। কিন্তু জিনিসটা শিখতে হবে, বুঝতে হবে আস্তে আস্তে, এবং এটা বুঝতে বুঝতে দেখবেন যে একদিন ইনশাল্লাহ আপনারাই বলবেন যে হুজুর দোয়া হয়ে গেছে বাস। এই চিন্তা চেতনাটা আপনাদের মধ্যে পরিবর্তন হতে হবে। জোর করে কোনোদিন পরিবর্তন করা যায় না, আস্তে আস্তে আস্তে আস্তে মানুষের চিন্তা চেতনায় সঠিক জিনিসটা বুঝে দিলে আলহামদুলিল্লাহ আমাদের দেশে সবাই বুঝে, এবং সঠিক জিনিস গ্রহণ করার জন্য আমাদের দেশের মানুষ প্রস্তুত, কিন্তু আমরাই বুঝাইতে পারতেছি না। এই জন্য আজকে আমরা দোয়া করি, ইনশাল্লাহ পরবর্তীতে ওয়াজ মাহফিলে গেলে এরকম আমরা দোয়ার জন্য বসে থাকবো না, আমরা সবাই ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখেছেন ওই দোয়া পড়ে পড়ে আমরা বিদায় নিয়ে যাবো।